উহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের পাঠাও। يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ جَنَا تَهَرَا تُمَانْ نِكَرْ پْرُتِتِي اُبْحِقَّ جَادُكَرْ اُبُسْتِتْ كَرَي فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ اتا پر ایک ندھر تو دینی ندھشت شموئے جادوکار در کے اکتر کرا ہوئی لو وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنْتُمْ مُجْتَمِعُونَ এবং লোকদেরকে বলা হইল, তোমরাও সমবেত হইতেছ কি? لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِن كَانُوا هُمُ الْغَالِبِينَ জানো আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয়। فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَإِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ اتا پر جادو کرر آشیا فراؤن کے بولیلو امرا جدی بیجوئی ہوئی আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? قال نعم وانكم اذا لمن المقربين ফেরাউন বলিল, হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হইবে। قال لهم موسى القوا ما انتم ملقون موسی ওদেরকে বলিল, তোমাদের যাহা নিক্ষেপ করিবে তাহা নিক্ষেপ করো। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল, ফেরাউনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হইব। فَأَلْقَى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহা উহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ তখন জাদুকরেরা সিজদায় অবনত হইয়া পড়িল। قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ এবং বলিল, আমরা ঈমান আনয়ন করিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি। رَبِّ مُوسَى وَهَارُونَ যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين ফেরাউন বলিল, কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে? সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে, শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই। উহারা বলিল, কোনো ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তন করিব। আমরা তো আশা করি আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী। وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ আমি মূসার প্রতি ওহি করিয়াছিলাম এই মর্মে, আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও,

তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ? আনতুম ওয়াবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা। ফাইন্নাহুম আদুলি ইল্লা রাব্বাল আলামিন, উহারা সকলেই আমার শত্রু জগৎসমূহের প্রতিপালক ব্যতীত। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন। والذي هو يطعمني ويسقين, তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়। واذا مرضت فهو يشفين, এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন। والذي يميتني ثم يحيين, এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন অতঃপর পুনর্জীবিত করিবেন। والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন। رب هب لي حكما وألحقني بالصالحين, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্ম পরায়ণদের শামিল করো। وَجَعَلْنِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ, আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো। وَجَعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ, এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাল দাল্লিন, আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআসুন, এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসিবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকীদের নিকটবর্তী করা হইবে জান্নাত। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওিন, এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম। ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, উহাদেরকে বলা হইবে তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে। মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনীর সকলকেও। ক্বালু ওয়া হুম ফীহা ইখতাসিমুন, উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া পড়িবে। তাল্লাহি ইন কুন্না লাফী দালালিম মুবিন, আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম। ইযু নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল। ফামা লানা মিন শাফিঈন, পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদিকিন হামিম, এবং কোনো সহৃদয় বন্ধুও নাই। فلو أن لنا كرة فنكون من المؤمنين هاي যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম ইন ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকছারুহুম মুমিনিন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে ওয়া ইন রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم نوح المرسلين নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল إذ قال لهم أخوهم نوح ألا تتقون যখন উহাদের ভ্রাতা নূহ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালক নিকটেই আছে فاتقوا الله وأطيعون সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো قالوا أنؤمن لك واتبعك الأرذلون উহারা বলিল আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করিতেছে قال وما علمي بما كانوا يعملون নূহ বলিল উহারা কি করিত তাহা আমার জানা নাই إن حسابهم إلا على ربي لو تشعرون وهذا الحساب غرهن تو أمر بروتيبالو كريك آج جدي توم ربوشي ده وما أنا بطارد المؤمنين مؤمن در كه تاريا دوا أمر كاج نه إن أنا إلا نذير مبين আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين ওরা বলিল হে নূহ তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের শামিল হইবে قال رب ان قومي كذبون নূহ বলিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করিতেছে فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين সুতরাং তুমি আমার উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মুমিন আছে তাহাদেরকে রক্ষা করো فأنجيناه ومن معه في الفلك المشحون অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌযানে ثم أغرقنا بعد الباقين তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে وإن ربك لهو العزيز الرحيم এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت عاد المرسلين عاد সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল إذ قال لهم أخوهم هود ألا تتقون যখন উহাদের ভ্রাতা হুদ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল

এবং আমার আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না। قالوا إنما أنت من المسحرين وهرا بوليلو তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين তুমি তো আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم সালিহ বলিল, এই একটি উষ্ট্রি, ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা। ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم এবং উহার কোনো অনিষ্ট সাধন করিও না, করিলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। فعقروها فأصبحوا نادمين কিন্তু উহারা উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল। অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল, ইহাতে অবশ্যই রয়েছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ লুতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ যখন উহাদের ভ্রাতা লুত উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে। أتأتون الذكران من العالمين বিশ্ব জগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও। وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাকো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين উহারা বলিল, হে লুত তুমি যদি নিবৃত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে। قال إني لعملكم من القالين লুত বলিল, আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়া'মালুন হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার পরিবার পরিজনকে উহারা যাহা করে তা হইতে রক্ষা করো। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার পরিজন সকলকে রক্ষা করিলাম। إلا عجوزا في الغابرين এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম। তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। كذب أصحاب الأيكة المرسلين آياكا باشيرا رسول گن کے اشکار کریا چلو إذ قال لهم شعيب ألا تتقون جکن شعيب اوہدر کے بولیا چلو تمرا کی شابدان ہوئی بے نا إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগৎ সমূহের প্রতিপালকের নিকটেই আছে। তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে, যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না। এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লায়। ولا تبخسوا الناس اشياءهم ولا تعثوا في الارض مفسدين লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না। واتقوا الذي خلقكم والجبلة الاولين এবং ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন। কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন উহারা বলিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন তুমি আমাদের মতোই একজন মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম। ফাসকিত আলাইনা কিসাফান মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও। কাল রাব্বি আ'লামু বিমা তা'মালুন সে বলিল, আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যাহা করো। فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল, পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল, ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি। إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ ইহাতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نِشْچَي آل قُرآن جَغَتْ شُمِرْ پُتِي پَالَكْ هُوِي تَي عَبَتِرِنُو نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينَ جِي

এবং দেখেন সিজদাকারীদের সঙ্গে তোমার উঠা বসা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, তোমাদেরকে কি আমি জানাইব কাহার নিকট শয়তানেরা অবতীর্ণ হয়? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসীম, উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়াশ-শুআরাউ ইত্তাবিউহুমুল গাউন, এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তুমি কি দেখো না উহারা উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায়? ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়ান্তাসারু মিন বা'দি মা যুলিমু وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ। কিন্তু উহারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে, অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে।